আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা রসুলহিল করিম ও আলা আলহি ওয়াসাহবিহি আজমাইন। আজকে একটা ছোট্ট দার্স, সেটা হচ্ছে আপনার চলার আদব। আপনি আল্লাহর জমিনে যে চলাফেরা করছেন, কিভাবে চলবেন। মানুষ হিসাবে বিভিন্ন রকমের চলন আছে, সব মানুষ সমানভাবে চলতে পারে না। মনে করুন একটা মানুষ এখানে মাকতুবুর দাওয়াতের সিঁড়িতে উঠে এখান থেকে আসছে, তো আমি এখান থেকে শুনতে পাই দম দম দম করে শব্দ হচ্ছে। কেউ আসে চপ্পল পরে, কারো চপ্পলে ফাট খাট খাট করে শব্দ হয়, আর কারো শব্দ হয় না, একদম দেখবেন যেন আসছে, কোনো শব্দ নেই। মহিলাদেরও তাই, মহিলাদের চালচলনও পার্থক্য আছে। কারো চলনের মধ্যে মানে লাস্যময়ী ভঙ্গি, লাস্যময়ী মানে যেন নাচছে, নাচার ভঙ্গি আছে। কারো চালচলার মধ্যে দৃষ্টি আকর্ষী ভঙ্গি আছে, কারো চলার মধ্যে দেখবেন স্বাভাবিকভাবে চলছে। কারো কেউ জুতো ব্যবহার করছে, তো তার জুতোর শব্দ হচ্ছে, কিংবা তার অলংকারের শব্দ হচ্ছে, তার হাতে চুড়ি আছে কি আরো কোনো জিনিস আছে ঝনঝন ঝনঝন করছে, আর কেউ চলছে একদম নিশ্চুপ নির্ঝুম ভাবে। বিভিন্ন মানুষ আছে, আমরা জানব যে সঠিক চলন কি। আল্লাহর জমিনের বুকে চলাফেরা এবং তার সৃষ্টি সবারই যানবাহনের উপর চড়া, তো যানবাহনের চড়ার কথা পরে বলবো, এখন চলার কথা বলি। এর আদব রয়েছে ইসলামে, সেই আদব মেনে নিলে মানুষ ভদ্র ও সুশীল বলে পরিচিতি লাভ করতে পারে, আল্লাহর কাছে তো ভালো হবেই। জমিনে চলাফেরা করার সময় অহংকার প্রদর্শন করা, চলতে চলতে দেখেই মনে হবে যে লোকটা অহংকারী, এমন ভাবে চলছে মানে গর্দান নিচু করে গট গট করে চলছে। চলার ভঙ্গিমা দেখেই আপনি বুঝতে পারবেন লোকটা অহংকারী, নিজেকে হিরো অপরকে জিরো। তার চলন দেখেই বুঝবেন নিজেকে কি মনে করে, হিরো মনে করে, অপরকে জিরো মনে করে, এবং গুরুকে গরু মনে করে। অবজ্ঞার সাথে বিচরণ করা অভদ্র অসভ্য ও গুঁয়ার লোকের নিদর্শন। আসলে একজন মুসলিম হয় ভদ্র ও বিনয়ী। একজন মুসলিম কি হবে? ভদ্র ও বিনয়ী হবে। মহান আল্লাহ তার চলার গুণ বর্ণনা করে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ দিকে রহমানের বান্দার কিছু গুণ বর্ণনা করেছেন, সেখানে চলার বর্ণনাও আছে। রহমানের বান্দা তারা যারা যখন জমিনের বুকে চলাফেরা করে তখন নম্রভাবে চলাফেরা করে, নম্রভাবে। ওয়াই যা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন জাহেলের সাথে কথাবার্তা হয়, জাহেল যখন সম্বোধন করে, জাহেল আর শিক্ষিত মানুষ, শিক্ষিত অশিক্ষিত, অজ্ঞ আর জ্ঞানী, দুটো কি সমান হয় না? তো আপনি যখন জ্ঞানীর সঙ্গে কথা বলবেন তখন আপনি ঠিক, কোন সমস্যা নেই, সে আপনাকে কথায় কথায় কাঁটা বিঁধবে না, কিন্তু যেগুলো অজ্ঞ হয় জাহেল হয় সে আপনাকে, আপনার সাথে কথা বলার সময় বেয়াদবি করবে, কথার কোন ঠিক থাকবে না, এমন কথা বলবে যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উঁটের পিঠে যাচ্ছেন, হঠাৎ করে এক বাদু, আর বাদুরা সাধারণত কি হয়, অজ্ঞ হয়, গোয়ার হয়, তাই না? গেও মানুষ যেমন এসেই উঁটে ফেলছে, ইয়া মোহাম্মদ, দেখছেন কি বলল, ইয়া মোহাম্মদ, কিন্তু আসলে কি বলতে হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এ হচ্ছে আদব। আর নাম ধরে ডাকা এ হচ্ছে বেয়াদবি, বেয়াদব। যেমন ধরুন আমার নাম হচ্ছে আব্দুল হামিদ, তো অনেকে বলে আব্দুল হামিদ ভাই কেমন আছেন, কেউ বলে আব্দুল হামিদ কেমন আছেন, হামিদ কেমন আছো, হামিদ শুধু হামিদ। আবার যদি বলা হয় আব্দুলটা কেন বলছে, বলছে শুধু গফুর নয় আবার আব্দুল গফুর, শুধু মুড়ি পায় না আবার মন্ডা মুড়ি চায়, তার মানে কি আব্দুলটা লাগানো এদের কাছে বাড়াবাড়ি হয়ে যায় আর কি, আব্দুলটা বলতে চায় না। তো যারা বেয়াদব, এই বেয়াদবরা আবার অনেকে বিকৃত করে, নাম বিকৃত করে, যেমন জাকির নায়েকের নাম বিকৃত করছে না, করছে না, যারা বেয়াদব, এক নম্বরের বেয়াদব, জাকির নায়েককে কাফের নায়ক বলছে, জাকির নায়ক বলছে, নায়েককে নায়ক বলছে ইত্যাদি। তো এইসব এক এক রকমের বেয়াদব আছে, এরা হচ্ছে শয়তানের বান্দা। কিন্তু রহমানের বান্দা হবে কেমন, সে বলার সময়ে আদব বজায় রাখবে, কিন্তু যখন কোন জাহেল আদব বজায় না রেখে আপনার সঙ্গে কথা বলল, তখন আপনি কি অধমের মতো, সে অধম বলে আপনি কি উত্তম হইবেন না, নাকি আপনিও অধম হবেন? সে জাহেল বলে কি আপনিও জাহেল হবেন? না, বরং আপনি টিটফট টাট না করে জাহেলকে আপনি ক্ষমা করে দেন। ও আরে জানিল জাহেলিন, বলা হয়েছে না জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, জাহেল যে জানা জানে না তাদের সঙ্গে তর্ক করো না, জাহেলের সঙ্গে তর্ক করো না, জাহেলের কথা জবাব দিতে গেলে আপনার আরো মান সম্মান যাবে। কেউ যদি আপনার সঙ্গে কোন জাহেল বেয়াদবি করে, এবার আপনি তার বেয়াদবির জবাব, এই তুই এগুলি জানিস আমি কে, হ্যাঁ হ্যাঁ জানা আছে তুই কে, দিয়ে আরো আরো আপনার সম্মানটাকে কি করে দেবে, প্রেস্টিজ ডাউন করে দেবে। এই জন্য জাহেলের সঙ্গে যখন কথা বলে সম্বোধন করে তখন বলে বাবা সালাম, সালাম মানে কি, যে তোমার সঙ্গে কথা বলে লাভ নেই। পক্ষান্তরে অহংকারীরা ঔদ্ধত্যের সাথে রাস্তা চলে, হাসি মুখে কথা বলে না, গোমরা মুখ প্রদর্শন করে, পথে কাউকে সালাম দিতে চায় না, দেখবেন পথে সালাম দিতে চায় না, আর যদি সালাম দেন আপনি সে সালামের জবাব দিতে চায় না, আর যদিও কোন রকম দেয় আসসালামু আলাইকুম, ওয়া সালাম, তাদের মানে শব্দতেই আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে ঘৃণা করল বা আপনাকে ছোট ভাবলো। ছোট ভাবলো মানে কি, সে নিজেকে কি মনে করছে বড়, তার মানে এটাই তো বড়ত্ব, বড়াই, এটাই তো অহংকার। অহংকার কাকে বলে, অহংকারের আজকে শহীদ মিয়া আসেনি আর বাদশাহ নন্দরাও আসেনি, কি ব্যাপার শহীদ ভাই, কই শহীদ ভাই, কি ঘুমিয়েছে আজকে? আল্লাহর নবীর ভাষায় অহংকার কাকে বলে, হক প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা, ঘৃণা করা, এই তো অহংকার, একেই বলে অহংকার। আর অহম মানে হচ্ছে আমি, আমিত্ব, এই হচ্ছে অহংকার, বড়ত্ব, আমি ছোট হয়েও আমি নিজেকে বড় মনে করছি। হ্যাঁ কি কর, সালাম কালাম নেই, আরে ও আমাকে টেলিফোন করে না আমি কেন করবো, ও সালাম দেয় না তো আমি কেন দেবো, কাকে দিতে হবে সালাম? যদি ছোট এই কথা বলে বড়র জন্য, তো ছোট কি করলো, অহংকার প্রদর্শন করলো, ঠিক কিনা? তো যে ছোট আসলে সে যদি বড় নিজেকে মনে করে, তাহলে সে কি হয়, অহংকারী হয়, নিজে যারে ছোট, নিজে যারে বড় বলে বড় সেই নয়, হ্যাঁ লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো যাই হোক, এখন কথা হলো কি, অহংকারীদের এটা হচ্ছে নিদর্শন। মহান আল্লাহ কোরআনে লোকমান হাকিমের উপদেশ উল্লেখ করে বলেছেন, কোরআনে লোকমান হাকিমের উপদেশ উল্লেখ করে বলেছেন, সেটা হচ্ছে সূরা লোকমানের আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিম নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন, তাই না, শিরিক করো না ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে একটা উপদেশ হল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে সূরা মানে ইসরাইলে ওখানেও শিক্ষা দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকা আল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, জমিনের বুকে অহংকারের সাথে চলাফেরা করো না, তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, পাহাড়ের সময়ও পাহাড়ের সমানও হতে পারবে না, তাই না? আসলে যারা অহংকার, যারা মনে করে আমি পাহাড়ের মতো, যদি কেউ পাহাড়ের উপরে থাকে লোকগুলোকে পিঁপড়ে দেখবে না, দেখবে না ছোট আকার দেখবে, পাহাড়ের উপরে থাকলে নিচের লোকগুলোকে ছোট দেখবে, তেমনি অহংকারী সমস্ত লোককে ছোট দেখে। আর এই জন্যেই কেয়ামতে অহংকারীদেরকে হাসর করা হবে কিসের আকারে, পিঁপড়ের আকারে, অহংকারী এমন জিনিস। তো লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওলা তোষা এর খাদ্দাকালীন নাস, অর্থাৎ অহংকার বসে মানুষের সাথে মুখ বাঁকিয়ে কথা বলো না, হ্যাঁ দেখবেন অহংকারী মানুষরা কিভাবে কথা বলে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, উদ্ধতভাবে অহংকারের সাথে চলাফেরা করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। ওয়াকসিদ ফি মাশিয়েক ওয়াকদুদ মিন সাউতিক, তুমি তোমার চলাতে মধ্যম পন্থা অবলম্বন করো। এ নয় যে এমন ভাবে চলবে লোকে দেখে দুর্বলই মনে করে, এরকম না, লোকে দেখে ভাবে মিসকিন দুর্বল এমন ভাবে চলবে, না না ওরকম দরকার নেই। আর এমনও না যে লোকে দেখে যেন অহংকার মনে অহংকারী মনে করে। অক্সিদ ফি মাসি একা, তোমার চলনে তুমি মধ্যম পথা অবলম্বন করো। অবশ্য চলন বলতে জীবনের সব চলার পথই হতে পারে, যেমন খরচ করা একটা পথ, এই খরচ কিভাবে করবে, না বেশি করবে আর না কার্পণ্য করবে, মাঝামাঝি, তাই না? দিন মানা, দিন মানার ক্ষেত্রেও আপনার এরকম আছে, না বাড়াবাড়ি করবে আর না না একবারে ছেড়ে দেবে, এইরকম প্রত্যেক বিষয়ে কি আছে। আপনি বউকে ভালোবাসেন, এটা একটা ভালো জিনিস, তাই না? বউকে ভালোবাসার ব্যাপারও আপনার আছে, না বাড়াবাড়ি করবে, বউকে না মা বলবে আর না মা থেকেও বলবে না, মানে বাড়াবাড়ি করে করে অনেকেই মায়ের পজিশনে পৌঁছে দেয়, আর না বউকে দাসী ভাববে, তাই না? অনেকের বউ হয় দাসী, অনেকের হয় প্রভু, অনেকের হয় বন্ধু, বউকে বন্ধু মনে করবে, এই হলো কথা। ব্যাস, আর অহংকারীদের শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন রাসাহু ইখতালু ফি মিশিয়াতিহি ইয খাসাফাল্লাহু বিহি ফাহুওয়া ইতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। বুখারী মুসলিমের হাদিস। একবার পূর্ববর্তী কোন উম্মতের এক ব্যক্তি এক জোড়া পোশাক পরে, মানে ভালো পোশাক পরে, গর্বের সাথে, গর্ব ভরে, মাথা আঁচড়ে, বেশ চুলটাকে সুন্দর করে, যেমন আমরা দেখেছেন, যারাই দেখবেন নিজেদের এ নিয়ে বেশি করে, মানে আয়নার সামনে ঘর থেকে বের হওয়ার আগে একবার হ্যাঁ দেখে নেবে, কিংবা কমসে কম হাতে মাথাটাকে ঠিক করে নেবে, যাতে করে লোকের দৃষ্টি আকর্ষণ হয়। পেয়েছিল অহংকারী, মাথা আঁচড়ে অহংকারের সাথে চলাফেরা করছিল, ইত্যবসরে আল্লাহ তাআলা তার পায়ের মাটি, তার পায়ের নিচের মাটিকে ধসিয়ে দিলেন, আর সেই তারই নিচে সে ধসতে থাকলো, ধসতে থাকলো, এবং কেয়ামত পর্যন্ত সে ধসতে থাকবে। কিসের শাস্তি? অহংকারের সাথে চলার শাস্তি। এটা আল্লাহ কেন দিয়েছেন? যাতে লোকদেরকে বোঝান যে অহংকারী ভালো লোক না, তার এরকম শাস্তি তোমারও হতে পারে, সুতরাং অহংকার করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন রাজুলিন ইয়াতাআযামু ফি নাফসিহি ওয়া ইখতালু ফি মিশিয়াতিহি ইল্লা লাকিয়াল্লাহ তাআলা ওয়া হুয়া আলাইহি গাদবান। যে ব্যক্তি মনে মনে গর্বিত হবে অথবা চলনে অহমিকা প্রকাশ করবে, সে ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, কখন? কিয়ামতে। তখন তিনি তার উপর ক্রোধান্বিত, রাগান্বিত হবেন। তাহলে আল্লাহ তাআলা, যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কোন ফখরকারীকে, কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, অতএব পছন্দ না করলে তো অপছন্দ করেন, তার উপর তো রাগ হবেই। বহু মানুষ আছে যারা অহংকারের সাথে নিজের লুঙ্গি, পায়জামা, প্যান্ট গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে রাস্তায় ছেঁচড়ে নিয়ে বেড়ায়, তাই না? এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা নিই, কজনের প্যান্ট গাঁটের উপরে পাব, বা কয়জনের কামিজ বা লুঙ্গি গাঁটের উপরে পাব, পায়জামা কজনের পাব গাঁটের উপরে? একশোর মধ্যে যদি পাই তো পাঁচজন হয়তো পাব। আপনি মসজিদে যান, কোন ওয়াক্তে নামাজ পড়ুন, সমস্ত মসজিদের মুসল্লিদের পায়ের দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে সব অধিকাংশ আপনার এখানে মানে এই জাতি এরা ও জাতি না, যে কোনো জাতির লোকে আপনি দেখবেন যে সবাই এক সমান, প্যান্ট পরে আছে তো গাঁটের নিচে, আপনার সব যাকে বলে তোপ বলছে যাকে, সেটাও পড়ে আছে তো গাঁটের নিচে, আপনার লুঙ্গি পড়ে আছে তো গাঁটের নিচে, পায়জামা পড়ে আছে তো গাঁটের নিচে, তাই না? আর যদি মহিলাদের মধ্যে আপনি পরীক্ষা নেন, তাহলে অধিকাংশ মহিলাকে গাঁটের নিচে পাবেন নাকি হাঁটুর উপরে বলেন, তাই না? হাঁটুর উপরে হলেও তো হয়, আরো উপরে, আরো উপরে, একদম অর্ধেক জাং, বরং আজকাল তো আরো ফ্যাশন ঘটেছে, সেগুলো সব সময় মানে সাময়িক বা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন সমুদ্র সৈকতে গেলে পরে সেখানে তো আপনি হাঁটুর উপরে, জাঙ্গের উপরও দেখবেন যে কাপড় নেই, ও সামান্য বোধহয় দু আঙ্গুল না তিন আঙ্গুল থাকে, যেটাকে ওরা ঢাকা জরুরি মনে করে, আর বক্ষস্থল মনে করে যে বৃন্ত দেখালে নাকি মানে ক্ষতি হয়, বৃন্ত দেখালে নাকি এটা অশ্লীলতা হয়, আর বৃন্ত স্তনবৃন্ত যাকে বলে, বৃন্ত না দেখালে অস্থলনীয়তা নয়, আল্লাহুল মুস্তাআন। যেখানে যেমন পরিবেশ, এক এক পরিবেশে আপনি দেখবেন তারা তো বুকি ঢাকে না, তাই না? তাদের খোলা থাকে, যেমন পুরুষরা খালি গায়ে থাকে তারাও খালি গায়ে থাকে, তাদের পরিবেশ এরকম হয়ে আছে। কিন্তু ইসলাম এসে মানুষকে সভ্যতা শিখিয়েছে, যে মানুষকে পোশাক পরতে শিখিয়েছে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে নিজের ইজ্জত শরম বা লজ্জাস্থান ইত্যাদি রক্ষা করতে হবে, এগুলো ইসলাম শিখিয়েছে। এখন যদি কেউ গাঁটের নিচে কাপড় পরে, গাঁট কোনটাকে বলে দেখি, আপনি দাঁড়ান তো এখানে, এখানে উঠে দাঁড়ান, আপনি দাঁড়ান এখানে দেখান, ওইদিকে দেখান, ওইদিকে ক্যামেরাতে দেখান, গাঁট কোনটা দেখতে পাচ্ছেন? গাঁট, গাঁট, গাঁট বা টাকনু বলে অথবা গিঁট বলে, ওই যে পায়ের নিচে দেখছেন উঁচু মতো ওই হাড্ডিটা, এটা হচ্ছে গাঁট। এখন যদি ওই গাঁট বরাবর হয় সমস্যা নেই, যদি গাঁট বরাবর হয় তাহলে সমস্যা নেই, কিন্তু গাঁটের নিচে গেলে, গাঁটের নিচেই যখন নামবে, যখন হাড্ডিটা নিচে নেমে যাবে, তখনই হলো মুশকিল। ঠিক আছে, বসুন। এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাউবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। এখানে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হল যে তারা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অহংকারের সাথে, আর এক শ্রেণীর মানুষ আছে অহংকারের সাথে না, এমনি ঢিলে ঢালা খেয়াল করে না, নেমে যায় ইত্যাদি। তাহলে দুই শ্রেণীর মানুষ হল যে এক শ্রেণীর মানুষ গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অহংকারের সাথে, আর এক শ্রেণীর মানুষ অহংকার না, এমনি ঝুলিয়ে পড়ে। দুই শ্রেণীর মানুষের দুই রকম শাস্তি। এখন আমরা দেখব যারা অহংকারের সাথে গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় ঝুলিয়ে পড়ে তাদের অবস্থা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে তাকিয়েই দেখবেন না। তাকিয়ে দেখবেন না মানে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। আবু যর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইয়াজাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি এমন যে ব্যক্তির দিকে কেয়ামতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, আর তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য হবে কঠিন শাস্তি। আবু যর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার যখন এই কথাটা বললেন, তখন আবু যর বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা ধ্বংস হোক, তারা ব্যর্থ হোক, তারা কে কে হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসবিল, আল মুসবিল তার মানে হচ্ছে যে তার পায়ের গাঁটের নিচে, অবশ্য অন্য বর্ণনাটা আছে, অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পড়ে, মস্তান না পড়ে এমন অবস্থা যে লুঙ্গি পরে যায় তো আপনার রাস্তা পরিষ্কার হয়ে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়, বলা দিয়ার লোকের দরকার হবে না সেখানে। বলা দিয়া মানে পৌরসভা, পৌরসভার লোকের দরকার হবে না, তারা নিজেদের লুঙ্গি দ্বারাতেই পরিষ্কার করে দেয়। আর পক্ষান্তরে মহিলারা, হ্যাঁ, তারা আবার তুলে নেয় যাতে করে তাদের ময়লা না লাগে, ঠিক আছে কিনা, কাপড় ময়লা না লাগে। তো বেশ, তো কথা হলো কি, প্রথম নম্বর কে তাহলে, যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। দুই নম্বর হচ্ছে মান্নান, মান্নান মানে যে দান করে দিয়েছি দিয়েছি বলে গেয়ে বেড়ায়, বুঝতে পারছেন, দান করে যে দিয়েছি দিয়েছি বলে গেয়ে বেড়ায়, অনুগ্রহ প্রকাশ করে। আর তিন নম্বর হচ্ছে আল মুনফিক অথবা আল মুনাফিক আতাহু বিল হালিফিল কাযিব, যে মিথ্যা কসম করে নিজের মাল বিক্রি করে, পণ্য বিক্রি করে, দোকানদার, ব্যবসাদার মিথ্যা কসম খেয়ে খেয়ে আল্লাহর কসম করে বলছে, আমি আমি নিজে ক টাকায়, পাঁচ টাকা আছে, নিয়েছে দু টাকায়, আল্লাহর কসম করে বলছে শুধু আপনাকে দিচ্ছি, তার মানে কি আর কাউকে দিই না, অথচ ওই দামে সবাইকে দেয়, কিন্তু আপনার মনে বিশ্বাস ধরাবার জন্য মিথ্যা কসম খায়, এতে কি হয়, বরকত নিশ্চিহ্ন হয়ে যায়, আর কেয়ামতে আল্লাহ তাআলার এই শাস্তি, যে তাকিয়েও দেখবেন না, তাকে পবিত্র করবেন না, কঠিন শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আসবালা ইযারাহু ফি সালাতিহি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। এখানে আর একটা নতুন মশলা, সেটা হচ্ছে কি, যে এটা হলো সাধারণ অবস্থাতে, সাধারণ অবস্থাতে যদি কেউ কাপড় ঝুলিয়ে পরে পরে বেড়ায় তাহলে এই অবস্থা হবে। নামাজের মধ্যে যদি কেউ গাঁটের নিচে কাপড় পরে, একটা জয়ীফ হাদিসে আছে, তার নামাজই কবুল হবে না, কিন্তু হাদিসটা জয়ীফ। কিন্তু এই হাদিসটাতে সহিহ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার কাপড় নামাজে অহংকারের সাথে লটকে রাখে, যে ব্যক্তি নামাজে অহংকারের সাথে তার কাপড় গাঁটের নিচে লটকে রাখে, তাহলে তার কোনো প্রয়োজন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, না হালালে আর না হারামে। তার মানে অনেক বলা হয়েছে যে সে হয়তো না আল্লাহর হালালে ঈমান রাখে আর না হারামে ঈমান রাখে, অথবা বলা হয়েছে সে আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যায়, অথবা বলা হয়েছে যে সে আল্লাহ তাআলার কাছে কিছুই না, তাকে আল্লাহ তাআলা কোনো পরোয়াই করেন না, মানে একজন তুচ্ছ লোক, আল্লাহর কাছে কি হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, যেহেতু সে তার দরবারে তার সামনে দাঁড়িয়ে অহংকার প্রদর্শন করছে। আচ্ছা, এ গেল অহংকার প্রদর্শনের সাথে। আর যদি কেউ অহংকার প্রদর্শন না করে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে রাখে, কোনো অহংকার নেই কিন্তু পায়জামা কিনলো একটু লম্বা, একটু তোপ কিনলো একটু লম্বা গাঁটের নিচে, কিংবা লুঙ্গি গাঁটের নিচে পড়লো ইচ্ছা করে, কিংবা প্যান্ট কিনলো, তো প্যান্ট কিনে তো খাটানো যায়, তাই না? অনেকে অবশ্য গুটিয়ে রাখে, ভাঁজ করে রাখে, তো ভাঁজ করে রাখলে জায়গাটা নোংরাও হয়, জানি না কিভাবে লোকে করে, যাই হোক, এগুলো হয়তো ফ্যাশন হিসাবে করে, গুটিয়ে রাখলেও চলবে কিন্তু কেটে নেওয়া উচিত। এখন গুটিয়ে যদি রাখে গাঁটের নিচে না যায় তো ভালো কথা, কিন্তু অহংকার নেই বেচারির। যদি গাঁটের নিচে যায় তাহলে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, গাঁটের নিচে যে অংশ, যতটুকু অংশ কাপড় ঝুলবে ততটুকু অংশ জাহান্নামে জ্বলবে। সমস্যা নেই, সামান্য অংশ তো, তাই না? সমস্যা আছে? হ্যাঁ বাংলা ভাই, সামান্য অংশ যদি গাঁটের নিচে আগুনে পড়ে জাহান্নামের আগুনে, সমস্যা আছে? জাহান্নামের আগুনের কথা বাদ দেন, জাহান্নামের আগুন আমাদের পৃথিবীর আগুন থেকে কত গুণ বেশি সরল ভাই? 70 গুণ বেশি তেজ। যদি দুনিয়ারই আগুন আপনার গাঁটের নিচে দেওয়া হয় তো আপনি যে কতবার বাপড়ে বাপড়ে করে দৌড়ে বেড়াবেন, তাই না? আগুনের একজোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, ছোট হালকা আজাব, আগুন না, আগুনের একজোড়া জুতো, আগুনের একজোড়া জুতো কি পুড়বে? শুধু পাই পুড়বে, কিন্তু তার তাপে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। অতএব বুঝতেই পাচ্ছেন যে যে অহংকার আপনার কোন ক্রমে ভালো না, অহংকার না হলেও আপনি মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, আপনার যে অংশ আপনার গাঁটের নিচে যাবে সেটা কি হবে? জাহান্নামে জ্বলবে। যদি বলেন মাফি মুশকিল, তাহলে মাফি মুশকিল, কিন্তু না, এটাও হবে কঠিন। অতএব আপনি চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন রাসূলের হুকুমকে, নির্দেশকে মেনে নেওয়া, এবং কোন ক্রমেই আপনার গাঁটের নিচে কাপড় ঝুলতে না দেওয়া। হ্যাঁ, তাহলে কি হবে, মুসলিমের কাপড় কদ্দূর হবে? সব থেকে উত্তম হল আপনার পায়ের রলার অর্ধেক পর্যন্ত, পায়ের রলার অর্ধেক পর্যন্ত। পায়ের রলার কাকে বলে? পায়ের রলা কাকে বলে দেখান, পায়ের রলা কোনটা? হ্যাঁ, অর্ধেক পর্যন্ত কাপড় কদ্দূর হলে হবে, ভালো হবে। অর্ধেক, অর্ধেক কাপড় তোলেন, অর্ধেক পায়ের রলার অর্ধেক, পায়ের রলার অর্ধেক পর্যন্ত যদি কাপড় হয় সেটাই হচ্ছে উত্তম। আর পায়ের রলার অর্ধেক থেকে নিয়ে গাঁট পর্যন্ত যদি আপনার কাপড় থাকে সমস্যা নেই, গাঁট যদি স্পর্শও করে সমস্যা নেই, কিন্তু গাঁটের নিচে গেলেই হচ্ছে সমস্যা। মানজাররা ইজারাহু বাতারান লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, যে অহংকারের সঙ্গে কাপড় লটকাবে, যে বলা হলো আগে, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। হ্যাঁ, এখন মহিলাদের ব্যাপারে কি হবে, মহিলারা গাঁটের নিচে কাপড় ঝুলাবে কি না? মহিলারা অবশ্যই ঝুলাবে, আবার শুধু ঝুলাবে তা না, মানে গাঁটের নিচে ঝুলাবে শুধু তাই না, কি করবে, বরং ঝুলানোর থেকেও লম্বা কাপড়টা, এমন লম্বা হবে যে মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে, অর্ধ হাত অথবা এক হাত। হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বললেন যে ব্যক্তি কাপড় ছেঁচড়ে যাবে বা লটকাবে ঘাটের নিচে, সে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবে না। তখন উম্মে সালামা তার স্ত্রী বললেন, তাহলে মেয়েরা কি করবে, মেয়েদের কাপড়ের নিম্নাংশ নিয়ে কি করবে, তারা তো কাপড় লটকে থাকে। তিনি ভাবলেন কি হয়তো তারাও হয়তো তাদের দিকেও আল্লাহ তাকিয়ে দেখবে না নাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আধ হাত পরিমাণ ঝুলাবে। এবার আধ হাত পরিমাণটা কোথা থেকে, গাঁট থেকে নাকি পায়ের মাটি থেকে, আধ হাত, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। তো উম্মে সালামা বললেন যে যদি আধ হাত লটকায় তাহলে তো তাদের পা বেরিয়ে যাবে, আর তার মানে হচ্ছে পা বের করা জায়েজ না। এই জন্য মেয়েদের উচিত নামাজে পা বের করে নামাজ না পড়া, বিশেষ করে যারা সেলোয়ার কামিজ পরে, তারা সদের তাদের পায়জামা সবসময় গাঁটের ওপরেই থাকে, গাঁটের ওপরে থাকলেও ওই পায়জামাতে পায়ের পাতা ঢাকা হয় না, অতএব তাদের নামাজ সমস্যা আছে। কেউ বলছেন নামাজ হবে না, কেউ বলছেন যে গুনাহ হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং পা ঢাকে এমন কাপড় পরতে হবে অথবা মোজা পরতে হবে। উম্মে সালামা বললেন, তাহলে যদি আধাত হয় তাহলে তো পা বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ছাড়বে, তার বেশি না। এবারে এই পরিমাণটা কত, কিভাবে, কোত্থেকে এক হাত, এটা বলা কঠিন আছে, হাদিসে যেহেতু পরিষ্কার নেই কিভাবে সে যুগে করত। তবে এ কথা সুনিশ্চিত যে মেয়েরা চলাফেরা করার সময়ে, বিশেষ করে নন মাহরামের সামনে, বেগানার সামনে পা খুলবে না, পা ঢেকে রাখবে, এভাবে নামাজেও ঢেকে রাখবে। হ্যাঁ, এখন যারা যা খুলে রাখে আলোকপ্রাপ্ত, তারা তো বুঝতেই পারছেন পা তো দূর কি বাত হ্যায়, পায়ের ওপরে বহু কিছু, আস্তে আস্তে ধীরে ধীরে নিচে থেকে ওপর দিকে খোলা আর ওপর থেকে নিচে দিকে কদ্দূর খোলা, এটা আপনারা জানেন আজকাল নেটের যুগে, আর ভালো মন্দ সবাই সবাই দেখছে। বেশ, তাহলে বোঝা গেল যে মেয়েরা সব সময় নিজেদের পায়ের নিচে, গাঁটের নিচে বা গোটা পা ঢেকে রাস্তায় চলবে, আর অহংকার প্রদর্শন করা মোটেই উচিত না। যেহেতু আল্লাহ বলেছেন আল ইজ্জু ইজারি, এটা হাদিসে কুদসি, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়া ও রিদাই ফামান ইউনাযিউনি ফি ওয়াহিদিন মিনহুমা ফাকাদ আযযাবতু। গৌরব ও গর্ব হচ্ছে আমার খাস গুণ, কার, আল্লাহর গুণ, সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে দুটোর মধ্যে একটিতে আমি তাকে শাস্তি দেব, যদি কেউ গর্ব করে নিজে আমি তাকে শাস্তি দেব, আর গৌরব হচ্ছে আমার, কেউ গৌরব প্রদর্শন করলে পরে আমি তাকে শাস্তি দেব। সুতরাং চলনে অহংকার প্রদর্শন করার পরিণাম অবশ্যই ভালো না, যদি তওবা না করে মারা যান জাহান্নামে আপনাকে শাস্তি ভুগতে হবে। এমন ভাবে পথ চলুন যাতে শীঘ্রতা থাকবে, পথ চলাতে আপনার শীঘ্রতা থাকবে, শীঘ্রতা থাকবেন মানে মানে আস্তে আস্তে তো চলছেন না, বিশেষ করে যারা এখন তো বুঝতেই পারছেন যাদের সুগার আছে, সুগারের রোগী, হার্টের রোগীদের হাঁটতে বলা হয় না, তা এমন ভাবে হাঁটবেন যেন আপনি সবার থেকে আগে যেতে চান, আপনার কোনো তাড়া আছে, কারণ হাঁটলে স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে হাঁটলে পরে আপনার কাজে দেবে না, এমন হাঁটতে হবে যেন শরীর, সমস্ত শরীর আপনার কি হয়, হরকত করে, আন্দোলিত হয়, তবে তাতে লাভ আছে, শীঘ্রতা থাকবে, কিন্তু আপনার গাম্ভীর্য নষ্ট হবে না। আবার এমন অনেক সময় ছুটে ছুটে চলে, দেখবে অনেকে খেপা টাইপের লোক আছে তারা, হ্যাঁ এমন ভাবে চলবে যে দেখে মনে হবে খেপা, না, আপনার গাম্ভীর্য নষ্ট করবেন না, আপনি গম্ভীর মানুষ, গম্ভীরতা থাকবে, আর সেই সাথে আপনি তাড়াতাড়ি হাঁটবেন। আমাদের প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন শীঘ্র পদক্ষেপে চলতেন এবং তার দেহের উপরিভাগ সামনের দিকে ঝুঁকে যেত, আর তাড়াতাড়ি চললেই কি হবে, সামনের দিকে ঝুঁকে যেত, মনে হতো তিনি কোন উঁচু জায়গা থেকে ঢালু দিকে নামছেন। إذا مشى تكفا تكفوا عنك كأنما انحط من سبب لم أرى قبله ولا بعده مثله صحابي বলছেন যখন তিনি চলতেন তখন মনে হতো তিনি কোনো উঁচু জায়গা থেকে নামছেন, আর তার মতো আমি জীবনেও আগে কাউকে দেখিনি, পরেও কাউকে দেখিনি, আগে আর তাকে দেখবো, জীবনের মধ্যে তো একটাই মানুষ সবচেয়ে সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ, তার চলন ছিল সুপুরুষ, সুউচ্চ মনোবল বিশিষ্ট একজন বীরের মতো, তার চলনে দুর্বলতা ছিল না, ছিল না কোন প্রকার দাম্ভিকতা, দুর্বলতা থাকবে না, দাম্ভিকতাও থাকবে না। একজন মুসলিমের সেই ধরনের সভ্য চলন হওয়া প্রয়োজন যে চলনে তরুণীর মতো চাপল্য থাকবে না। তরুণী কাকে বলে, এই মাত্র যৌবনে পদার্পণ করেছে এমন মেয়েরা দেখেছেন কেমন একটা, যেমন চাপল্য থাকে, চাপল্য মানে সবসময় ত্রিং বিড়িং করে বেড়া, হি হি ফি ফি, এই শ্রেণীর চাপল্য যাকে বলে, চপলতা, তরুণীর মতো চাপল্য থাকবে না, হরিণের মতো চাঞ্চল্য থাকবে না। এ ছেলে মেয়ে সবারই জন্য, আপনি হাঁটবেন মহিলাকেও হাঁটতে হবে গম্ভীরতার সাথে, পর্দার সাথে, যাতে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ না করে। এই জন্য আপনারা জানেন মহিলাদের সাই আছে, সাই কাকে বলে, সাই মানে দৌড়। সাইতে তো হাঁটতে হয়, কিন্তু যে জায়গায় দৌড়তে হয়, দৌড়তে হয়, সে জায়গায় কি দৌড়বে? না, পরপুরুষ থাকলে পরে সেই জায়গায় সে দৌড়বে না, সে স্বাভাবিক চলনেই চলবে, যেহেতু পরপুরুষ আছে। এই হচ্ছে যে আপনার না তাতে চাপল্য থাকবে আর না চাঞ্চল্য থাকবে, আর হরিণের মতো চক্রপকরের দিক করে তাকা না, সেরকম করে হাঁটা, এটা ঠিক না। এবং থাকবে না দিনহীন ক্ষীণের মতো দুর্বল্য, না দুর্বল থাকবে না। কখনো কখনো খালি পায়ে চলা উত্তম, আপনি চলবেন তো সবসময় জুতো পরে থাকবেন না, কখনো কখনো খালি পায়ে চলা উত্তম। ফজালা বিন উবাইদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মাঝে খালি পায়ে চলতে আদেশ করতেন। অবশ্য যারা চাষের মানুষ, চাষি মানুষের তো ব্যাপারই নেই, তারা তো খালি পায়ে থাকে বেশিরভাগ, মার্কেট টার্কেট গেলে, বাজার গেলে, মসজিদে গেলে হয়তো জুতো ব্যবহার করে। কিন্তু যারা মানে বাবু টাইপের লোক, সবসময় পায়ে জুতো লাগিয়েই থাকে, তাদের সবসময় পায়ে জুতো লাগানো ঠিক না, মাঝে মাঝে হাঁটতে হয়, বিশেষ করে সবুজ ঘাসের উপরে, তাই না? সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে হয়, এর উপকারিতা বিজ্ঞানও স্বীকার করে। তাছাড়া সর্বদা জুতা পরে থেকে মানুষের মাঝে যে একটা বিলাসিতার অভ্যাস গড়ে ওঠে, তা মাঝে মধ্যে খালি পায়ে চলে দূর করা যায়, এবং তাতে মনের মাঝে বিনয় ভাব সৃষ্টি হয়। সবসময় জুতো আর ভালো জুতো থাকলে অহংকার থাকে, তাই না? আপনার হাতে যখন দামি ঘড়ি থাকে, আপনার চোখে যখন দামি চশমা থাকে, আপনার দেহে যখন দামি কাপড় থাকে, আপনার পায়ে যখন দামি জুতো থাকে, তখন মনটা কেমন হয়? নিশ্চয়ই আপনি সাইকেল চালাচ্ছেন আর মোটর সাইকেল চালাচ্ছেন, দুটো কি একরকম হয় না? ওরে বাবারে, মোটর সাইকেল চালালে তখন তো আপনার বুকটা ফুলে যায়, তাই না? হ্যাঁ, ভাবটাই পাল্টে যায়। আবার যদি গাড়ি চালান তখন তো আরো আরো মানুষকে তুচ্ছ করবেন, এই রিক্সা দেখতে পাস না, গাড়ি এই সেই, নানা রকম বহু রকমের ব্যাপার আছে। হ্যাঁ, অহংকার সেখানে এমনি এসে যায়। আর যদি কোন উচ্চ পর্যায়ের লোক হন, কোন পদস্থ অফিসার কিংবা মিনিস্ট্রি ইত্যাদির লোক হন, তাহলে তো বলতেই হবে না, অহংকার আরো বেড়ে যাবে। মেয়ে ছেলে হলেও মেয়ের কি দাপট, কারণ তার বাবা হচ্ছে মন্ত্রী কিংবা তার বাবা হচ্ছে একজন উচ্চপদস্থ অফিসার, সেই মেয়ে গাড়ি চালাচ্ছে, ভুল করছে নিজে, অথচ পুলিশের গালে গিয়ে চড়মাচ্ছে। পুলিশ যদি ভুল ধরছে তো পুলিশের গালে চড়মাচ্ছে, কেন? পাওয়ার আছে, হাত লম্বা, অতএব তার বিরুদ্ধে ভুল করলেও বলা যাবে না, না এইগুলো ঠিক না। মুসলিম হবে বিনয়ী, ভুল হলে ঠিক আছে ভাই, ভুল ধরে দিচ্ছি, জাযাকাল্লাহ খায়, তাই না? কিছু যদি দিতে না পারি তো কমসে কম উজরাত আহলে সুদায়ের বলে, তার মানে জাযাকাল্লাহ খায়ের দিতে হয়। তো এই হলো মুসলিমের নীতি, মুসলিমের রীতি, যদি আপনি মেনে নিতে পারেন তো আপনি হবেন একজন চরিত্রবান মানুষ। আর যে মানুষকে সুশীল বলা হয়, ভদ্র বলা হয় বা চরিত্রবান বলা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর যেহেতু আমাদের প্রত্যেক আদর্শের জন্য নমুনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাকে সামনে রেখে যদি আমরা তাকে যদি মডেল বানাই আর আমরা তার মতো হতে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই দুনিয়াতে এবং আখেরাতে আমরাই হব সর্বোপরি, আমরাই হব সুসভ্য মানুষ, এবং আমরাই হব সফলকাম মানুষ, আমরাই হব চিরসুখী মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।